আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সসালাতু ওয়া সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। কিছু ভাই জিজ্ঞাসা করছিলেন মুসলমানদের লিবাস পোশাক নিয়ে, মুসলমানদের লিবাস পোশাক কি? যদি আপনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণ করব, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন সময়ে বিভিন্ন রকম লিবাস পরতেন, কখনো লুঙ্গি এবং কখনো লুঙ্গির উপরে চাদর যেমন এহরামে পরা হয়, তারপর কখনো পিরহান পরতেন, আলখাল্লা পরতেন। আর সাহাবাদেরও এইরকম লিবাস ছিল, মাথায় পাগড়ি ছিল, কারো টুপি ছিল। নতুন নতুন যারা মুসলমান হতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বলতেন না তোমাদের লিবাস চেঞ্জ করো। সুতরাং যে জাতি, জাতি বলতে যে দেশের লোকের যেমন লিবাস ছিল সে লিবাস চেঞ্জ করতে বলা হয়নি এবং বলা হয়নি যে এরকম লিবাস পড়তে হবে। কিন্তু শরীয়তে যদি আপনি হাদিস বা সুন্নাহ যদি ঘেঁটে দেখেন তাহলে বুঝতে পারবেন যে মুসলমানদের কি ধরনের লিবাস পরা উচিত। বাংলাদেশের মুসলমানদের কি ধরনের লিবাস? এক ধরনের লিবাস। পাকিস্তানি মুসলমানদের কি ধরনের লিবাস? আলাদা। সৌদি আরবের মুসলমানদের কি ধরনের লিবাস? আলাদা। তুর্কিস্তানের মুসলমানদের কি ধরনের লিবাস? আলাদা। তাহলে মুসলমানদের লিবাস কিন্তু কোন নির্দিষ্ট লিবাস নয়। আমাদেরকে এবার জানতে হবে যে কোন ধরনের লিবাস পরা যাবে না, সেটুকু জানলে আমরা বুঝতে পারবো মানে নারী পুরুষ কোন ধরনের লিবাস পড়তে পারবে না, সেইটুকু জানলে আমরা বুঝতে পারবো যে কোন ধরনের লিবাস পরা যাবে। চলুন আমরা সেই চেষ্টা করব আজকের এই আলোচনায় যে কোন ধরনের লিবাস পরা যাবে না বা লিবাস পরাতে আমাদের শর্ত কি কি আছে। মোটামুটি আটটা শর্ত পাওয়া যায় লিবাসে। প্রথমে আমরা মহিলা দিয়ে শুরু করি, মহিলাদের লিবাসে কি শর্ত আছে। লিবাস যেন দেহের সর্বাঙ্গকে ঢেকে রাখে, কারণ আল্লাহ তাআলা লিবাস অবতীর্ণ করেছেন বা লিবাস দিয়েছেন কিসের জন্য? এক তো নিজের অঙ্গ ঢাকার জন্য, লজ্জাস্থান ঢাকার জন্য, আর এক হচ্ছে শীতে, শীত থেকে বাঁচার জন্য, গ্রীষ্ম থেকে বাঁচার জন্য। তো সর্বাঙ্গকে ঢেকে রাখে, মহিলার লিবাস যেন সর্বাঙ্গকে ঢেকে রাখে। কার কার সামনে? নন মাহরামের সামনে। এখানে যে কথাটা বলা আছে কার সামনে? নন মাহরামের সামনে, মানে গায়ের মাহরামের সামনে। গায়ের মাহরাম কাকে বলে? যার সাথে জীবনেও কোনো সময়ে বিয়ে হওয়া জায়েজ, সেই পুরুষের সামনে কি করতে হবে? নিজের সর্বশরীরকে ঢেকে রাখতে হবে, যা যে নন মাহরাম তার সামনে। দেহের কোনো অঙ্গ বা সৌন্দর্য যেন কোনো বেগানা বা নন মাহরাম যার সাথে কোনো সময়ে বিবাহ বৈধ এমন পুরুষের সামনে প্রকাশ না পায়। কেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আল মারআতু আওরা ওয়া ইন্নাহা ইযা খারাজাত মিন বাইতিহা ইস্তাশরাফাহা শাইতান। মেয়ে মানুষ সবটাই হচ্ছে লজ্জাস্থান, সবটাই হচ্ছে গোপনীয়, আর যখন সে ঘর থেকে বের হয় তখন শয়তান তাকে পুরুষের দৃষ্টিতে সুশোভিতা করে। শয়তান পুরুষের মনকে এমন প্রলোভিত করে যে পুরুষের দৃষ্টি কোথায় যায়? একটা মেয়ে মানুষ, সে যেমনই হোক, তারপর তার দিকে দৃষ্টি ফেলিয়ে রাখে। আর দৃষ্টি দেওয়া কি জায়েজ না যায় সেটা আলাদা কথা, দৃষ্টি একবার পড়ে গেলে দ্বিতীয়বার তুলে দেখা জায়েজ না। কিন্তু মহিলার কি উচিত? মহিলা যেন নিজের সৌন্দর্য ওই পুরুষের সামনে বের করে না রাখে, যেহেতু তার সবটাই হচ্ছে গোপনীয়। ঠিক আছে। আর আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ইয়া আইয়ুহান নবী কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন। হে নবী, তুমি তোমার পত্নীগণকে, কন্যাগণকে এবং মোমেনদের স্ত্রীগণকে বলে দাও তারা যেন তাদের চাদরের কিয়দংশ নিজেদের চেহারার উপর টেনে নেয়। নিজেদের উপরে চাদরের কিয়দংশ কি করে নেয়? টেনে নেয়। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে মাথার উপর থেকে যদি টেনে নেয় তাহলে চেহারা ঢাকা যাবে না? যাবে না, চেহারা ঢাকা যাবে। আর এই জন্য যে মহিলাদের পুরোটাই হচ্ছে লজ্জাস্থান। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন উক্ত আয়াত অবতীর্ণ হলে মদিনার আনসারদের মহিলারা যখন বের হলো তখন তাদের মাথায় কালো চাদর বা মোটা ওড়না দেখে মনে হচ্ছিল যেন ওদের মাথায় কালো কাকের ঝাঁক বসে আছে। তার মানে বোঝা গেল যে পর্দার জন্য তারা কি ব্যবহার করতেন? কালো ওড়না ব্যবহার করতেন। যেমন আমাদের দেশে এখন প্রচলিত আমাদের বর্তমান যুগে কালো বোরকা, কালো বোরকা, কালো তারহা, তারহা বলতে ওই যে দোপাট্টা যে মাথায় নেখে পর্দা করা হয় সেটাও কালো কিন্তু মোটা, পাতলা হলে তো পর্দা হলো না, মোটা। আল্লাহ তাআলা কোরআনে আরো বলেছেন, কুল্লিল মুমিনাতি ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগদুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ولا يضربن بخمرهن على جيوبهن ولا يبدين زينتهن الا لبولتهن ইত্যাদি ইত্যাদি। লম্বা আয়াত আছে যেখানে আল্লাহ তাআলা বলছেন যে মুমিন মেয়েরা যেন তাদের ঘাড় ও বুককে মাথার কাপড় দ্বারা ঢেকে নেয়। ولا يضربن بخمرهن على جيوبهن, খমর মানে হচ্ছে মাথার ওড়না, তো এই ওড়না দিয়ে যেন তাদের বক্ষস্থল ঢেকে নেয়। বক্ষস্থল বলতে কোনটাই যে খোলা থাকে, যেটা জামা পরার জায়গাটা খোলা থাকে না, থাকে না, সেখানে চামড়া দেখা যায়, তো এই যে জায়গাটা কি করতে হবে, ঢেকে নিতে হবে। আর তাতেই বোঝা যাচ্ছে যে মাথাও, মাথা সহ চেহারা পর্যন্ত ঢাকতে হবে। চেহারা ঢাকা ওয়াজিব কিনা ওলা আমাদের মতভেদ আছে, তবুও সঠিক মতে কি চেহারা ঢাকতে হবে, কারণ চেহারাই হচ্ছে সৌন্দর্যের মূল জায়গা। যদি বলে মেয়েটা সুন্দরী, তো মেয়েটা সুন্দরী চেহারাতে না পায়ে, তাহলে কোনটা ঢাকতে হবে, পাটা না চেহারাটা? তো চেহারা ঢাকা, চেহারা হচ্ছে মেন জিনিস, সেটা দেখেই সুন্দরী অসুন্দরী বোঝা যায়, সুতরাং সেটা বের করার কোন প্রশ্ন এখানে আসছে না। যেমন অন্য আয়াত আছে, ওয়াইজা সাল তুমু হুন্না মাতান ফাসআলু হুন্না মিন ওয়ারাই হিজাব, যখন তাদের কাছ থেকে কোনো কিছু চাও, সামান চাও, তখন পর্দার আড়াল থেকে চাও। এবার যদি চেহারা খোলা জায়েজ হয়, চেহারা দেখানো জায়েজ হয়, তো পর্দার আড়াল থেকে চাও বলার কোনো মানে আছে? যদি চেহারাই দেখতে পাবে তাহলে তো মেয়ে চেহারা খুলে সামনে আসবে, তো পর্দার আড়াল থেকে আবার কি করে চাইবে? বুঝতে পারছেন? তো এখান থেকে বোঝা যায় চেহারা ঢাকতে হবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পূর্বের মুহাজির মহিলাদের প্রতি আল্লাহ রহম করেন, উক্ত আয়াত অবতীর্ণ হলে সূরা নূরের এই যে কুল্লিল মুমিনাতি ইয়াগদুদুনা মিন আবসারিহিন, আয়াত অবতীর্ণ হলে তারা তাদের পরিধেয় কাপড় সমূহের মধ্যে সবচেয়ে মোটা কাপড়টিকে ফেরিয়ে মাথার ওড়না বানিয়ে মাথা, গলা, বুক ইত্যাদি ঢেকেছিল। দেখছেন, মোটা কাপড়, কারণ পাতলা কাপড়ে পর্দা ঢাকা থেকে খোলনা হয়ে যায়, ঢাকা হয়েও খোলনা হয়ে যায়। সাহাবাদের মহিলাগণ যখন পথ চলতেন তখন তাদের নিম্নাঙ্গের কাপড়ের শেষ প্রান্ত মাটির উপর ছেঁচড়ে যেত। দেখছেন, নিচের দিকে কতটা কাপড় ছেঁচড়ে থাকবে, পায়ের পাতা পর্যন্ত ঢাকা থাকবে এবং নিম্নের কাপড় মাটির উপরে ছেঁচড়ে যাবে। আর সুতরাং মাথা ও পায়ের মধ্যবর্তী কোনো অঙ্গ যে প্রকাশ করাই যাবে না তা অনুময়। মাথা রাখতে হবে, এদিকে পা কি বলা হলো, পা রাখতে হবে, কারণ মহিলাদের, সাহাবি সাহাবি মহিলাদের কাপড় কি করতো, মাটির উপরে ছেঁচড়ে যেত। আর বর্তমান যুগে বুঝতেই পারছেন মাথা খোলা থেকে নিয়ে আস্তে আস্তে নিচে দিকে নামছে, আর নিচে থেকেও কাপড় আস্তে আস্তে ওপর দিকে উঠছে। আবার কোন কোন মহিলার মাথা থেকে নেমে কিছু কিছু কিছু কিছু নিচে দিকে আসছে, ওপর থেকেও, নিচে থেকেও ওপর দিকে আসছে, আবার মাঝখান থেকেও কেটে ওপরের নিচে দিকে নামছে, ওপর দিকে উঠছে। আল্লাহুল মুস্তাহান, বহু রকমের আছে। এ হচ্ছে যারা মুসলিম মহিলা নয় কিংবা যারা ইসলাম মানে না, ঠিক মতো ইসলামকে মানে না, সেই রকম মুসলিম মহিলারা এই এই যে লেবাস পরছে, এই লেবাস কিন্তু ইসলামী লেবাস নয়। তাহলে এখান থেকে বোঝা গেল যে মুসলিম মহিলারা কি ধরনের লেবাস পরবে, বিশেষ করে নন মাহরামের সামনে। মহিলাদের পায়ের পাতা গোপন করা এটা কি জরুরি, এ নিয়ে ওলামাদের মতভেদ আছে। সুতরাং যেখানে মতভেদ আছে সেখানে কি করা উচিত, ঢেকে রাখাই উচিত। বিশেষ করে যদি অনেক মেয়ে তো আবার পায়ে পড়ে, পায়জামা পরে, ওটা কি বলা হয়, সেলোয়ার, সেলোয়ার কামিজ যারা পরে তারা সেলোয়ার পরে, তো সেলোয়ার পরলে পায়ের পাতা বেরিয়ে থাকে, কারণ পায়ের পাতা ঢাকার মতো সেলোয়ার হয় না। তো সেই ক্ষেত্রে মহিলার উচিত মোজা পরা এবং পায়ের পাতাকে বের না করে রাখা। বাকি যদি ম্যাক্সি হয়, ম্যাক্সি লম্বা হলো, বোরকা হলে তো বোরকা ঢেকে একদম পায়ে মাটির নিচে পর্যন্ত যদি বোরকা পরে তাহলে কোনো সমস্যা নেই। যে লিবাস মহিলা পরিধান করবে সেটাই যেন বেগানা পুরুষের সামনে সৌন্দর্যময় দৃষ্টি আকর্ষী না হয়, মানে আপনি দেহের সৌন্দর্য, সৌন্দর্য হচ্ছে মেয়েদের দুই রকম, এক হচ্ছে দৈহিক সৌন্দর্য আর এক হচ্ছে বাহ্যিক লেবাসী সৌন্দর্য। দেহের সৌন্দর্য মানে চামড়া, মহিলার চামড়া যেখান থেকে বের হবে সেখানটাই হচ্ছে সৌন্দর্য, আর বাহ্যিক সৌন্দর্য হচ্ছে কাপড় চোপড়। এবারে কাপড় এমন পড়লো যে কাপড়টা মানে চামড়া নিজের দেহের সৌন্দর্য ঢাকার জন্য ব্যবহার করা হয়েছে, সেই কাপড়টাই পরপুরুষকে ডাকছে, এমন সৌন্দর্য খচিত, এমন সুন্দর কাপড় যে দৃষ্টি আকর্ষণ করছে, এমন রং যে দৃষ্টি আকর্ষণ করছে, এমন কাটিং যে দৃষ্টি আকর্ষণ করছে, এমন ফ্যাশন ডিজাইন যে দৃষ্টি আকর্ষণ করছে। অতএব যদি এমন কোন বোরকা যে বোরকা দিয়ে মহিলা নিজের কাপড় ঢাকে, নিজের শাড়ি ঢাকে, নিজের সালোয়ার কামিজ ঢাকে, নিজের দেহ ঢাকে, সেই বোরকাটাই যদি নকশা কাটা হয়, এদিকে নকশা, এদিকে নকশা, হাতে নকশা, নিচে নকশা, এখন দেখেছেন বোরকা কত রকম বের হয়েছে, তো এইরকম বোরকা যদি নকশা কাটা হয় তো সেই বোরকাকে আর একটা সাধারণ বোরকা দিয়ে ঢাকতে হবে, বোরকাকে বোরকা দিয়ে ঢাকতে হবে, কারণ এটা হচ্ছে দৃষ্টি আকর্ষী, পর পুরুষের দৃষ্টি আকর্ষী, সুতরাং এইরকম বোরকাও ব্যবহার করা যাবে না। এটা হচ্ছে 2 নম্বর শর্ত গেল। 3 নম্বর শর্ত হচ্ছে লেবাস যেন এমন পাতলা না হয় যাতে কাপড়ের উপর থেকেও ভিতরের চামড়া নজরে আসে, নচেৎ ঢাকা থাকলেও খোলার পর্যায়ে ভুগতে হবে, ঢাকা যাবেন ওদিকে খোলনায় পৌঁছে যাবেন। এ ব্যাপারে এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আসমাকে সতর্ক করেছিলেন যে পাতলা কাপড় পরা যাবে না। একদা হাফসা বিনতে আব্দুর রহমান পাতলা ওড়না পরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট গেলে তিনি তার ওড়নাকে ছিঁড়ে ফেলে দিলেন এবং তাকে একটা মোটা ওড়না পরতে দিলেন। পাতলা পাতলা ওড়না আছে, পাতলা ওড়না পাতলা ছাড়া হয়ই না, দেখবেন পাতলা পাতলা দেখা যায়, কানের জিনিস দেখা যায়, মাথার চুল দেখা যায়, এমন ওড়না। আর শাড়ির কথা তো বলতেই হয় না, শাড়ি না মশারি বলাই মানুষে, শাড়ি না মশারি, আপনার চিংড়ি মাছ ধরা হবে শাড়ি দিয়ে, এত পাতলা সেই শাড়ি পরলে তো এমনিতেই, শাড়ি মুসলিমদের লেবাস নয়, মুসলিম মহিলাদের লেবাস না, যদি কেউ গায়ে মাথায় ভালো করে কাপড় দিয়ে পরে তো 12 হাত কাপড়ে মেয়েরা ন্যাংটা থেকে যায়, কোথাও পিঠ বেরিয়ে গেল, কোথাও বুক বেরিয়ে গেল, আবার কোন কাজ করতে গিয়ে, ঝাড়ু দিতে গিয়ে দেহ দেখা যায়, কল টিপতে গিয়ে দেহ, এই যে বিভিন্ন সমস্যা হয় শাড়ি পরাতে। সুতরাং শাড়ি যদি যেন মোটা, যে যারা পরে ভালো আদবের সাথে পরতে পারলে মোটা শাড়ি হতে হবে, যেন শাড়ির ওপর থেকে ভিতরের চামড়া নজরে না আসে। হাদিসে আবার ব্লাউজ ছোট, ব্লাউজ ছোট, ব্লাউজ আবার হাতওয়ালা নয়, তাতে কোনুই দেখা যায়, আবার তো বগল কাটা ব্লাউজ আছে, মাশাআল্লাহ কত রকমের ব্লাউজ আছে, তারপরে হাফ কোয়ার্টার, ঘটি হাতা, কি হাস, কি সব সব দেখানো যায়, দেখানোর জন্যই। আবার আজকাল এমন ব্লাউজ উঠেছে যে পিঠের অর্ধেকটা দেখা যাবে, তাই না, পিঠের অর্ধেকটা দেখা যাবে, এদিকে ফিরলেই পিঠের অর্ধেকটা দেখা যাবে, এটা দেখানোর জন্য, এই ব্লাউজটা কি জন্য, পিঠের চামড়া দেখানোর জন্য, তো এগুলো কোন মানে আছে? আর এমন তো বুঝতেই পারছেন আজকালকার যুগে মাশাআল্লাহ, তো এগুলো কিন্তু মুসলিমদের ড্রেস না, শাড়ি শাড়ি ব্লাউজ মুসলিমদের ড্রেস না, শাড়ি ব্লাউজ যদি হয় কোমর পর্যন্ত এদিকে ঢাকা আর এদিকে হাত ঢাকা চলবে, শাড়ি পরলেও চলবে, কিন্তু শাড়িটা যেন পাতলা না হয়। কেন হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সিনফান মিন আহলি নার লা মারাহুমা কাওলাম আরাহুমা, মানে আমি রাসূলুল্লাহ বলছেন এখনো দুটো জাতি আছে, দু শ্রেণীর মানুষ আছে, এখন আমি দেখিনি, তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এটা ছিল না। এক শ্রেণীর মানুষ হচ্ছে যে ওই লোককে চাবুক মারবে, সব সময় চাবুক অত্যাচার করবে। দ্বিতীয় প্রকার মানুষ হচ্ছে ওয়ানিসা উন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাত রুসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়ালা ইয়াজিদুনা রিহাহা ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিদাতি কাদা ওয়া কাদা। দুই শ্রেণীর মানুষ দোজখবাসী হবে, তাদের মধ্যে একটা মানুষ হচ্ছে মহিলা দল, যারা কাপড় পরেও উলঙ্গ থাকবে, ঢাকা থেকেও খোলা থাকবে, অপর পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করবে, তার মানে অপর পুরুষ মানে কি, নিজের পুরুষকে আকৃষ্ট করার সমস্যা আছে না, নিজের স্বামীকে সমস্যা নাই, কারণ নিজের স্বামী হচ্ছে লেবাস, নিজের স্বামী হচ্ছে লেবাস, স্বামীর কাছে যখন থাকবে কোনো সমস্যা নেই, কিন্তু পরপুরুষের সামনে কি করতে হবে, নিজেকে ঢেকে নিতে হবে। তো এমন মেয়ে যে পরপুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে ওই লেবাসের মাধ্যমে, কোন কোন জ্ঞানীরা বলেছেন যে পুরুষের দৃষ্টি আকর্ষণ করার একটা পদ্ধতি হল মেয়েরা লিবাস ছোট পড়ুক, যত লিবাস ছোট পড়বে পুরুষদের দৃষ্টি তত আকৃষ্ট হবে। দুঃখের বিষয়, সেদিনে একটা মানে টিভিতে দেখছিলাম যে একটা ইয়ে হচ্ছে আর কি, ডিবেট হচ্ছে যে মহিলারা আম সাধারণ স্থানে বাচ্চাদেরকে স্তন পান করাতে পারবে কিনা, দুগ্ধ পান করাতে পারবে কিনা, এই নিয়ে উঠেছিল এক জায়গায়। আম সাধারণ জায়গাতে একটা মেয়ে স্তন দিচ্ছিল ছেলে, নিজের ছেলেকে, তো পুরুষদেরকে খারাপ লেগেছে, বলেছে তুমি একটু সরে গিয়ে একটু আড়ালে দাও, এরপরে সবারই সামনে তুমি, তখন মেয়েটা প্যাসিদে লেগেছে, কারণ মেয়ে হচ্ছে পশ্চিম ঘেঁষা, তো তার প্রেসিডেন্ট লেগেছে, খবরটা চলে গেল মিডিয়াতে। মিডিয়াতে একজন লোক লজ্জার কথা, সে বিয়েরা যা বলছে বলছে যে পুরুষে তাকিয়ে থাকে, তার এই দেখে তার ওই দেখে, তাকাবে কেন? আরে তাকাবে কেন, তুমি খুলে রাখবে কেন? এই কথা বলতে গেলে তো মুশকিল, তাই না? দেখুন দাঁড়ির লাজ নেই, কি বলে হাগন দাঁড়ির লাজ নেই, দেখুন দাঁড়ির লাজ, মানে তো আমি খুলে রাখবো তুমি তাকাইও না, এটা ভারী মুশকিল। এবার কথা হলো কি, সেই একজন পুরুষ সেও বলছে যে মেয়েরা যেখানে এসে সেখানে বের করে রাখতে পারে, এতে সব পুরুষ দেখবে কেন? আমাদেরকে শিক্ষা নেওয়া উচিত আদিবাসীদের কাছ থেকে, দেখছেন সভ্য জাতি অসভ্য জাতির কাছ থেকে শিক্ষা নিতে বলছে। কি আদিবাসী মেয়েরা ব্লাউজ পরে না, আদিবাসী মেয়েরা সবসময় বের করে রাখে, কেউ কিছু বলতে যায় না। আরে অ্যামাজনের জঙ্গলের মেয়েরা তো কিছুই পরে না, তাদের কাছে সভ্যতা নেই? আরে এটা কি বলে, পশুরা তো কিছুই পরে না, পশুদের কাছে নেই? যদি কাপড় না রাখা, গায়ে কাপড় না রাখাই সভ্যতা হয়, তাহলে পশুরা তো সব থেকে বেশি সভ্য। আমাকে অবাক লাগলো, একজন শিক্ষিত ছেলে সে বলছে আদিবাসীদের কাছ থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার, তারা সবসময় বের করে রাখে, তাদের কিছু হয় না। আরে আজীব কথা, সুবহান আল্লাহ! আর এখানে চ্যানেলে সবাই শুনছে, কেউ কিছু বলছে না, আজীব কথা। কারণ বুঝতেই পারছেন দেশের ভেষ একই অবস্থা সবারই। মোট কথা যে মুসলিম মেয়ে এমন হবে যে এমন কাপড় পরবে যাতে পর পুরুষকে আকৃষ্ট করবে না, সে এমন হবে আকৃষ্ট করবে যাতে আবার মাথার খোঁপা দিয়ে আকৃষ্ট করা হয়, ওই হিলে যাওয়া উঠে উঠের কুজের মতো হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, তারা বেহেস্তে প্রবেশ করবে না, তারা বেহেস্তে প্রবেশ করবে না, আর তার সুগন্ধও পাবে না। যদিও জান্নাতের সুগন্ধ কদ্দূর থেকে পাওয়া যায় বাসা নামদার, যদিও জান্নাতের সুগন্ধ সুগন্ধ 500 বছর পর থেকে দূর থেকে পাওয়া যায়। নম্বর 4, পোশাক যেন এমন 8-7 টাইট ফিট না হয় যাতে দেহের উঁচু নিচু ব্যক্ত হয়। মহিলা এমন কাপড় পরবে না যে তার অঙ্গের ওজন বোঝা যাবে বা তার অঙ্গের মাপটা বোঝা যাবে, টাইট, এদিক পেছন থেকে টাইট, সামনে থেকে টাইট, একবার টাইট ফিট পরে, হ্যাঁ টাইট ফিট পরে যদি বোরকা পরো সমস্যা নেই, কিন্তু তুমি পরপুরুষের সামনেই টাইট ফিট পরে যাবে, এটাও ঢাকার ঢাকা থেকে খোলার পর্যায়ে ভুক্ত, এটা হচ্ছে দৃষ্টি আকর্ষী। নম্বর 5, লেবাস যেন সুগন্ধিত না হয়, ওই লেবাসে যেন সুগন্ধ না থাকে, হয়তো লেবাসে কিংবা বাড়তি পারফিউম ব্যবহার করে যেন না যায়। কারণ হাদিসে আছে, কুল্লু আইনিন জানিয়া হল মার আতু ইজাস্তা আতারাত ফামাররাত বিল মাজলিসি ফাহিয়া কাজা ওয়া কাজা ইয়ানি জানিয়া। সেন্ট বেলাবার উদ্দেশ্যে কোন মহিলা যদি তা ব্যবহার করে পুরুষের সামনে যায়, তবে তাকে কি বলা হয়েছে? বেশ্যা মেয়ে, তাকে বলা হয়েছে বেশ্যা। বুঝতে পারছেন? সুতরাং মহিলা যখন যাবে তার লেবাসে যেন সুগন্ধ না থাকে, বাড়িতে থাকলো স্বামীর কাছে আলাদা কথা, কিন্তু বাইরে যখন যাবে তার লেবাসে তার দেহে যেন কোন রকমের সুগন্ধ না থাকে, যে সুগন্ধের ফলে পর পুরুষ কি হয়, আকৃষ্ট হয়। আর প্রথম দিকে হাদিসে বলা হয়েছে কুল্লু আইনিন জানিয়া, প্রত্যেক চোখ ব্যভিচারী, প্রত্যেক মানুষের চোখ আলাদা, কথা আলাদা, তারা সব মানুষ তো হতে পারে না, তারা ব্যভিচার করে, চোখের ব্যভিচার আছে তাই না? চোখের ব্যভিচার হলো কাম নজরে দৃষ্টিপাত করা। সুতরাং মহিলা এমন সাজসজ্জা করে যাবে না যে তাদের চোখ ব্যভিচার করে, মহিলা এমন সুগন্ধি নিয়ে যাবে না যে তাদের নাক, নাক থেকেই তো সৃষ্টি হবে, তার দ্বারাতে ব্যভিচার হয়ে যায়। সেন্ট ব্যবহার করে মহিলা মসজিদেও যেতে পারে না তাই না? যদি বলে আমি মসজিদে যাব, সেন্ট ব্যবহার না, মসজিদে যাওয়া যাবে না। মসজিদে মেয়েরা গিয়ে নামাজ পড়তে পারে না? পারে না, পারে, কিন্তু শর্ত হলো স্বামীর অনুমতি চাই বা অভিভাবকের অনুমতি চাই, আর সেই সঙ্গে সেন্ট ছাড়া মসজিদে পর্দার সাথে যেতে পারবে। শোনেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা চাস্তের সময়ে মসজিদ থেকে বের হলেন, দেখলেন একটি মহিলা মসজিদ প্রবেশে উদ্যত, তার দেহ বা লেবাস থেকে উৎকৃষ্ট সুগন্ধি সুবাস ছড়াচ্ছিল। আবু হুরায়রা মহিলাটির উদ্দেশ্যে বললেন, আলাইকিস সালাম। মহিলাটি সালামের উত্তর দিল। তিনি তাকে প্রশ্ন করলেন, কোথায় যাবে তুমি? সে বলল, মসজিদে। বললেন, কি জন্য এমন সুন্দর সুগন্ধি মেখেছো তুমি? বলল, মসজিদের জন্য। বললেন, আল্লাহর কসম। বললো, আল্লাহর কসম। পুনরায় বললেন, আল্লাহর কসম। মেয়েটি বলল, আল্লাহর কসম। তখন তিনি বললেন, কে বললেন? আবু হুরায়রা। তবে শোনো, আমাকে আমার প্রিয়তম আবুল কাসেম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সেই মহিলার কোন নামাজ কবুল হয় না যে তার স্বামী ছাড়া অন্য কারোর জন্য সুগন্ধি ব্যবহার করে। স্বামী ছাড়া অন্যের জন্য যদি কেউ সুগন্ধি ব্যবহার করে নামাজ পড়তে এসেছ, নামাজও তার কবুল হবে না যতক্ষণ না সে নাপাকি গোসল করার মতো গোসল করেছে। নাপাকি মাসিকের পর কেমন করে গোসল করো, স্বামী সহবাসের পর কেমন করে গোসল করো, ঠিক সেই রকম গোসল করবে, তবে তোমার নামাজ কবুল হবে। অতএব তুমি ফিরে যাও, গোসল করে সুগন্ধি ধুয়ে পেলো, তারপর তুমি মসজিদে নামাজ পড়তে এসো। বুঝতে পারছেন, নামাজ পড়তে গেলেও মহিলাদের লেবাসে যেন এই শ্রেণীর কিছু না থাকে। নম্বর ৬, লেবাস যেন কোন কাফের মহিলার অনুকৃত না হয়। লেবাসটা কোন মুসলিমদের না কিন্তু কাফেরদের, কাফের যদি হয় কাফেরদের অনুমতি, কাফেরদের লেবাস যেটা আছে, কাফেরদের লেবাস যেটা আছে সেই লেবাস দেখে যেন মহিলা লেবাস পছন্দ না করে, যেটা কাফেরদের প্রতীক। এখানে কাফেরদের লেবাস বলতে কাফেরদের প্রতীকী লেবাস, সেই লেবাস যেন মহিলা, মুসলিম মহিলা ব্যবহার না করে। কি যেহেতু হাদিসে আছে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যে জাতির অনুকরণ করবে সে তাদেরই দলভুক্ত, যদিও কাফের না হয় তবুও বিজাতির অনুকরণ করা আমাদের জন্য জায়েজ না। নম্বর ৭, তা যেন পুরুষদের লেবাসের অনুরূপ না হয়। কাফের মেয়েদের অনুকরণ করতে পারবে না মেয়েরা, তেমনি পুরুষদের লেবাসের অনুকরণ করতে পারবে না যদিও স্বামী চায়। এক মহিলা বলছে আমার স্বামী চায় আমি প্যান্ট শার্ট পরি, আমি ঘরে পরবো, সমস্যা আছে? যেটা নিষেধ সেটা স্বামীর জন্য করা যাবে না। খোঁপা বাঁধা নিষেধ, তাই না? স্বামী যদি না খোঁপা বাঁধা আমাকে ভালো লাগে, চলবে না? এই যে ভুরু চাঁচা নিষেধ, স্বামী যদি বলে ভুরুটা চাঁচা সুন্দর করে আমাকে ভালো লাগবে, চলবে না? চলবে না। অতএব খেয়াল রাখতে হবে যে আমরা যেন এই হাদিসের যেগুলো আছে সেগুলো মেনে চলতে পারি। হাদিস কোরআনে যা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লানাল মুতাশাব্বিহিনা মিনার রিজাল বিন্নিসা ওয়াল মুতাশাব্বিহাত মিনান নিসাই বিল রিজাল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই নারীদেরকে অভিশাপ করেছেন যারা পুরুষদের বেশ ধারণ করে, আর সেই পুরুষদেরকে অভিশাপ করেছেন যারা নারীদের বেশ ধারণ করে। অতএব অভিশপ্ত সেই মহিলা অভিশপ্তা যে পুরুষদের বেশ ধারণ করে, প্যান্ট পরে, শার্ট পরে, এবং আরো অন্যান্য পুরুষদের হালচাল তারা কি করে, অনুকরণ করে, অনুসরণ করে, তারা হচ্ছে অভিশপ্তা। তিনি সেই পুরুষকে অভিশাপ দিয়েছেন যে মহিলার মতো লেবাস পরে, এবং সেই মহিলাকেও অভিশাপ দিয়েছেন যে পুরুষের মতো লেবাস পরে। অতএব এটা কোন মহিলার জন্য জায়েজ নয় যে পুরুষদের মতো লেবাস পরে, যদিও স্বামী চায়, যদিও স্বামী বলে হ্যাঁ তুমি পড়ো, না, স্বামীর অনুমতি হলেও শরীয়তে যেটা অনুমতি নেই সেটা পালন করা যাবে না, মানা যাবে না। আর শেষ শর্ত হলো ৮ নম্বর, লেবাস যেন জাঁকজমক পূর্ণ প্রসিদ্ধিজনক না হয়। এমন একটা লেবাস, বিরল ধরনের লেবাস যে কেউ পরে না, মানে সমাজে পরিবেশে কেউ পরে না, আপনি সেটা পড়ছেন, হ্যাঁ বাবু অমকের বউ, অমকের বিটি একটা লেবাস পরেছে দেখার মতো, যেখানে যায় পার্টিতে, আর পার্টিতে গেলে তো বুঝতেই পারছেন মেয়েদের, তাই না, ধার করে হলেও লেবাস পরে যাবে, অলংকার পরে যাবে, কেন সেখানে গর্ব করে দেখাতে হয় যে আমি কি করেছি, দেখো এই লেবাস। আনকমন চাই, সেখানে কমন লেবাস চলবে না, আনকমন লেবাস যে মেয়ে চায়, উদ্দেশ্য হচ্ছে প্রসিদ্ধিজনক যদি লেবাস ও সোহরা বলা হয় আরবিতে, তাহলে কথা শুনুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে লেবাসে দৃষ্টি আকর্ষণ হয় সে লেবাসে, মান লাবিসা সাওবা শোহরাতিন ফিদ দুনিয়া আলবাসাহুল্লাহু সাওবা মাযাল্লাতিন ফিল ইয়াউমিল কিয়ামা ফিয়াউমিল কিয়ামা মান লাবিসা সাওবা শোহরাতিন আলবাসাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি সাওবান মিসলাহু সুম্মা তুলাহাবু ফিহিন নার। ওখানে বলা হলো কি যে আলবাসাহুল্লাহু সাওবা মাযাল্লাতিন ইয়াউমাল কিয়ামা, তার মানে যে ব্যক্তি দুনিয়াতে প্রসিদ্ধিজনক লেবাস পরবে আল্লাহ তাকে কেয়ামতে লাঞ্ছনা লেবাস পরাবেন। আর অন্য বর্ণনায় আছে যে কেয়ামতে অনুরূপ লেবাস পরিয়ে তাতে অগ্নিদগ্ধ করবেন। সুতরাং এই ধরনের প্রসিদ্ধিজনক আনকমন লেবাস পরে মহিলারা নিজেদের মাঝে যে গর্ব করে এটা কিন্তু মোটেই উচিত না। আমাদের একটা গল্প বারবার আপনাদেরকে বলি আর বলে থাকি, যেমন অলংকার নিয়ে গর্ব করা আনকমন, এটা কোথায় পেলে থেকে, হাই যদি আমার বাংলাদেশে হয় তো বাংলাদেশ থেকে আনিয়ে পড়তে হবে, যদি আমার আমেরিকাতে হয় তো আজকাল তো আমেরিকা থেকে মাল আনানো যায় না নেটের মাধ্যমে, আল্লাহুল মুস্তাহান, তো এটা পড়তেই হবে, মানে অলংকারটা নিয়ে আমি গর্ব করব, আবার লোককে দেখাবো। একটা কথা মনে আছে সেই যে বলেছিলাম যে একটা মহিলা সমাজে মহিলা খাওয়াচ্ছে, তো এইভাবে চামচ দিয়ে দিয়ে তরকারি দিচ্ছে আর হীরের আংটি পরে আছে মেয়েটা, যে একটা মেয়েকে বলছে ওগো আর নেবে, আর কিছু চাই? ও বুঝতে পেরেছে যে আমাকে আংটিটা দেখাচ্ছে, ঠিক আছে, মহিলার হাতে আংটি ছিল না সেই রকম, কিন্তু এই বাউটি বলে না এখানে কি পড়ে, বাহুতে কি পড়ে, বাজুবন বা বাউটি যাই হোক, তো সেটা শাড়ি দিয়ে ঢাকা ছিল, ও তখন কি করবে শাড়িটাকে তুলে বলছে আর নব না আর নব না, বুঝতে পাচ্ছেন? তো এইরকম আমাদের দেশের হুজুররা ওয়াজ করে যে মেয়েদের দেখাতেই হবে, তুমি আমাকে দেখালে আমি তোমাকে দেখাবো, মানে সাজানো বলছে একজন জ্ঞানী বলেছে আর কি, আমি আমার আদর্শ রমণীতে লিখেছি, মহিলারা অপর মহিলার গায়ে যখন সুন্দর লেবাস দেখে হিংসা করে, মহিলারা কেবল একটা কাপড় মহিলার গায়ে দেখলে হিংসা করে না, সেটা কি বাসানন্দার, হ্যাঁ, একটা কাপড়, বোরকা যদি সুন্দর হয় হিংসা করে, কাফনের কাপড়। কোন মহিলা যদি কাফনের কাপড় পরে থাকে তাহলে কোন মহিলা হিংসা করে না, বাকি সব কাপড়েই তার থেকে ভালো হলে কি করে, হিংসা করে। আল্লাহুল মুস্তাআন। সুতরাং লেবাস যেন আনকমন, প্রসিদ্ধিজনক, প্রসিদ্ধি প্রসিদ্ধ হওয়ার জন্য যদি তুমি পড়ছো তাহলে কেয়ামতের শাস্তির অপেক্ষা করো। তাহলে এই হলো আটটা শর্ত। আর কিছু প্রকাশ থাকে যে স্বামীর কাছে মহিলার কোনো পর্দা নেই, স্বামীর কাছে পর্দা নেই, কারণ আগেই বলেছি লেবাস, স্বামী হচ্ছে লেবাস, তুমি স্বামীর লেবাস, স্বামী স্ত্রী উভয়ে এক অপরের জন্য লেবাস। বাড়ির এগানা পুরুষ ভাইদের কাছে হাত পা মাথা ঘাড় ঢাকা জরুরি নয়, মহিলাদের সামনে নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকা জরুরি, মেয়েদের সামনে। তবে যদি কাফের মহিলা হয় তাহলে পর্দা করতে হবে বা ঢাকতে হবে। এমন কোন খারাপ মহিলা হয় যে মহিলার ব্যাপারে আপনি জানেন যে আপনার রূপ দেখে, আপনার সৌন্দর্য দেখে বাইরে গিয়ে তার বন্ধুদেরকে বলবে অমুকের বউ, অমুকের বিটি, অমুকের বোন, দেখলাম তার এই, তার ওই, তার এই, যে বর্ণনা করবে খবরদার তাকেও কি করবে, নিজে পর্দা করবে, ঢেকে রাখবে। এমনকি বাড়ির যদি কোনো ভাইকে মনে হয় যে ভাই চরিত্রহীন, ভাই বোনের দিকে ভ্যাল করে তাকিয়ে থাকে, তাকেও কি করতে হবে, পর্দা করতে হবে। আল্লাহুল মুস্তাআন। এবার চলুন সংক্ষেপে পুরুষের শর্তটা কি জেনে নি। আগে তো জানলাম হাদিস দিয়ে, পুরুষের শর্তটা সংক্ষেপে জেনে নি। নম্বর এক, লেবাস যেন নাভি থেকে হাঁটু পর্যন্ত অংশ অবশ্যই আবৃত রাখে, তার কারণ পুরুষদের এগুলো কি নয়, গোপনীয় নয় মেয়েদের মতো, যেহেতু ওইটুকু অঙ্গ পুরুষের লজ্জাস্থান, কোথেকে কোথা পর্যন্ত, নাভি থেকে হাঁটু পর্যন্ত। এখন যদি লম্বা প্যান্ট পরে থাকে আর নাভির নিচে পড়ে তাহলে কি হবে, গোনা হবে না হবে না, সতর বেরিয়ে যাবে, নাভির নিচে দুই ইঞ্চি চার ইঞ্চি বেরিয়ে গেল তো গোনা হবে, তাই না। আর অনেকে যদি প্যান্ট হাফ প্যান্ট পরে হাঁটুর ওপরে, যেমন খেলোয়াড়রা করে থাকে, তাহলে কি হবে, হাঁটুর ওপরে যে অংশ দেখা যাবে সেটা, তাতে নামাজ হবে, নামাজ তো হবে না, আর লোকে দেখলে পরে কি হয়ে যাবে, গোনা হবে। নম্বর দুই, এমন পাতলা না হয় যাতে ভেতরে চামড়া নজরে আসে, কেন বুঝতেই পাচ্ছেন। আর নম্বর তিন, এমন আটো সাটো না হয় যাতে শরীরের উঁচু নিচু দেখা যায়, বিশেষ করে পাছা দেখা যাচ্ছে কত উঁচু, যারা প্যান্ট পরে দেখেছেন আপনারা, সিজদা দিতে গিয়ে আবার কোমরের মাঝখানে অংশ বেরিয়ে যায়, নাভির নিচের অংশ ওটা আবার, তো এমন করে সিজদা দিচ্ছে গেঞ্জিটা উপরে উঠে গেছে, প্যান্টটা নিচে নেমে গেছে, এত টাইট, আর তার শরীরের মানে পাছার যে ওজন, পাছার যে ভান, সব বোঝা যাচ্ছে, বোঝা যাচ্ছে, পেছন থেকে দেখলে কত খারাপ লাগে, কিন্তু তোমার হুঁশ নেই, তোমার হুঁশ নেই। তো এই ক্ষেত্রে যদি এরকম হয় তাহলে এরকম লেবাস পরা যায় না, প্যান্ট শার্ট প্যান্ট পরা চলবে, কিন্তু এখানে প্যান্ট পরা হারাম বলছে না, পুরুষের জন্য বলছি, প্যান্ট পরা মহিলাদের জন্য প্যান্ট পরা হারাম কেন, ওটা পুরুষদের পোশাক, প্যান্ট তোমার জন্য হারাম নয়, কিন্তু কি হতে হবে, ঢিলা ঢালা হতে হবে, লুজ হতে হবে। কাফেরদের লিবাসের জন্য অনুকৃত না হয়, তোমার লিবাসটা যেন কাফেরদের মতো না হয়। হ্যাঁ, এবার তাহলে প্যান্ট শার্ট কি কাফেরদের নয়? না, মুসলমান হওয়ার পরেও প্যান্ট পরেছে, যেমন তুর্কিরা পরে, বুঝতে পারছেন তো, আর তো এখন বলা হয়নি। প্যান্ট যদি এই শর্ত অনুযায়ী হয় তাহলে পরা যাবে, ওটা কাফেরদের জন্য ফিক্সড না, কাফেরদের প্রতীকী লিবাস না, কাফেরদের প্রতীকী লিবাস যেটা আছে সেটা পরা যাবে। যেমন আমাদের দেশে গেরুয়া পড়ছে দেখছেন কিভাবে, ওটা হচ্ছে কাফেরদের প্রতীকী লিবাস, সে প্রতীকী লিবাস কোন খ্রিস্টানদের যেটা প্রতীকী লিবাস আছে সেটা পরা যাবে, না পরা যাবে না। টাই হুজুর, এই টাইটা প্রতীক কি, অনেকে বলছে যে প্রতীক, যারা মনে করে খ্রিস্টানদের প্রতীক এটা হচ্ছে ওই ইয়ের মতো, কি বলো ওটাকে, ক্রসের মতো, হ্যাঁ, তাহলে পরে পরা যাবে না নিশ্চয়ই, এটা প্রতীক পরা যাবে না, হারাম। আর কে বলছে না ওটা মুসলমান নাও পরে, অতএব এটা হারাম না, এ নিয়ে মতভেদ রয়েছে, বুঝতেই পাচ্ছেন। আর ওইটা পড়লে যে কাফের হয়ে যাবে যারা বলে, তারা ওই হাদিস অনুযায়ী বলে যে যে ব্যক্তি যে জাতির অনুকরণ সে তাদেরই অনুকরণ করে, সে তাদেরই একদল, তা একজন, তার মানে এই নয় যে সে কাফের হয়ে যাবে। এই কথা শুধু হিংসার বসে, আপনারা জানেন যে কোন কোন দায়ীকে ছোট করার জন্য বলেছে যে তাই পড়লে কাফের হয়ে যাবে। বেশ, পাঁচ নম্বর, যেন মহিলাদের অনুকরণ করে লেবাস না হয়, যেমন অনেকে শার্ট পরে ব্লাউজের মতো, তাই না, তো মেয়েদের অনুকরণ করে তুমি, যেমন মেয়েরা পুরুষদের অনুকরণ করতে পারে না, তেমনি লেবাসে ছেলেরা মেয়েদের অনুকরণ করতে পারে না। ছয় নম্বর, জাঁকজমকপূর্ণ, যেমন প্রসিদ্ধির জন্য বলা হলো, বিরল ধরনের লেবাস, আনকমন, কোন পুরুষ যদি আনকমন লেবাস পরে তাহলে ওই মহিলাদের মতোই হবে, বলা হচ্ছে কেয়ামতের দিনে তার শাস্তি। সাত নম্বর, গাঢ় হলুদ, এবার রঙের কথা এলো, মহিলাদের জন্য সব রং জায়েজ কিন্তু পুরুষের জন্য সব রং জায়েজ না, মহিলাদের জন্য রেশমি কাপড় জায়েজ কিন্তু পুরুষদের জন্য, তাই না, তো গাঢ় হলুদ রঙের, জাফরানি রঙের যেন না হয়। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমর ইবনে আসকে বললেন, আমর ইবনে আসের গায়ে দুটি জাফরানি রঙের কাপড় ছিল, তো ইন্নাহাজিহি মিন সিয়াবিল কুফফার ফালা তালবিসুমা, এ হচ্ছে কাফেরদের লেবাস, তুমি পরো না। আর এই জন্যই আমরা যে বলছিলাম একটু আগে, গেরুয়া রং, আমাদের দেশে দেখেছেন আমাদের দেশের অমুসলিমরা গেরুয়া রঙের পরে তার এই গেরুয়া রং, গেরুয়া রঙের লেবাস পরা কাদের জন্য জায়েজ না? পুরুষদের জন্য জায়েজ না। আর লাল রং পরা জায়েজ না জায়েজ? হুজুর, লাল রং জায়েজ নয় এই ব্যাপারে হাদিস আছে কিন্তু সহি না। এই জন্য সঠিক হলো লাল রঙের লেবাস যদি আপনার পছন্দ হয় আপনি পড়তে পারেন। আট নম্বর শর্ত হচ্ছে লেবাস যেন রেশমি কাপড়ের না হয়। মেয়েরা রেশমি কাপড় পড়তে পারবে তাই না? মেয়েরা স্বর্ণ পড়তে পারবে, কিন্তু পুরুষরা রেশমি কাপড় পড়তে পারবে না, স্বর্ণ ব্যবহার করতে পারবে না। চার আনা স্বর্ণ ব্যবহার করা যায় তাই না বাদশাহ? আপনার স্বপ্ন কি বলছে? চার আনার স্বপ্ন, চার আনার স্বর্ণ হাদিসে কি বলে আপনার, কি বৈধ করা হয়েছে? না, এক আনাও ব্যবহার করা যাবে না, এক আনাও ব্যবহার করা যাবে না। কাস্টম থেকে বাঁচার জন্য এয়ারপোর্টে হাতে আংটি নিয়ে নেবো, গলায় চেন পরে নেবো, তবে বেরিয়ে যাবো, এটাও জায়েজ না। বুঝতে পারছেন? ছোট বাচ্চাদের জন্য, বাচ্চা হয়েছে তাকে গিফট করছে কি, স্বর্ণের হার, বলো ও পড়বে না, হ্যাঁ ওর মা পড়বে, তবে ওকে ওকে পড়াচ্ছ কেন তাহলে? সোনার বিছা, স্বর্ণের সোনার হার, মেয়ে ছেলেকে পড়াচ্ছ তাগা, এ তাগা বলে না, এ সোনা, এদের ছেলেদের জন্য তাগা জায়েজ না, রেশমের কাপড় জায়েজ না। হাদিসে আছে সোনা ও রেশম আমার উম্মতের মহিলাদের জন্য হালাল এবং পুরুষদের জন্য হারাম করা হয়েছে। আর দুনিয়ার রেশম বস্ত্র তারাই পরবে যাদের পরকালে কোনো অংশ নেই, মানে কাফেররা। হযরত তোমার বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেশমের কাপড় পরতে নিষেধ করেছেন, তবে দুই তিন অথবা চার আঙুল পরিমাণ অন্য কাপড়ের সঙ্গে জুড়ে ব্যবহার করতে অনুমতি দিয়েছেন। তালি, সোনা ব্যবহার পুরুষের কাজ, পুরুষের জন্য কখন জায়েজ? মনুর ভাই বলবে, দেখছেন এতক্ষণ সফর অবস্থায় বলছি, চার আনা সোনা বললাম যে সফর অবস্থায় যায় সেটা এখনো ভুলতে পারেনি, কারণ ও স্বপ্নে দেখছিল, স্বপ্নে বুঝছিল। দাঁত যদি ভেঙে যায় বা উঠে যায় তো দাঁত বানাতে পারেন সোনার দাঁত, আর নাক যদি ভেঙে যায়, নাক কাটা যায় তো নাকটা আপনি সোনার বানাতে পারেন। তেমনি তালি জুড়তে পারেন, যদি রেশমি কাপড়, রেশমি কাপড়ের তালি আপনি তিন চার আঙুলের তালি আপনি জুড়তে পারেন, সমস্যা নেই। ততরূপ যদি কোনো চর্মরোগ প্রভৃতিতে উপকারী হলে তা ব্যবহার করার অনুমতি আছে। যদি বোঝা যায় যে চর্মরোগ আছে যেটা রেশমের কাপড় পরলে ভালো হয়ে যাবে, তাহলে কি হবে, আপনি ব্যবহার করতে পারেন। ন নম্বর লেবাস, একটা শর্ত, অতিরিক্ত শর্ত হচ্ছে পুরুষের জন্য পরিহিত লেবাস, পায়জামা, প্যান্ট, লুঙ্গি, কামিজ প্রভৃতি যেন পায়ের গাঁটের নিচে না যায়। মেয়েদের জন্য কি, যেন গাঁটের নিচে যায়, আর পুরুষদের জন্য কি, যেন গাঁটের উপরে থাকে বা গাঁট পর্যন্ত থাকে। গাঁট পর্যন্ত থাকলেও সমস্যা নেই, কেন, যেহেতু হাদিসে নিষেধ এসেছে গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে পরা যাবে না। কেউ কেউ বলে না অহংকারের সাথে, অহংকারের সাথে পড়লে সমস্যা, অহংকারের সাথে যদি না পড়ি তাহলে সমস্যা নেই, কিন্তু হাদিস কি বলছে শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজরাতুল মুমিনি ইলা আনসাফি সাকাই লা জুনাহা আলাইহি ফিমা বাইনাহু ওয়া বাইনাল কাবাইন। মুমিনদের মানে লুঙ্গি হলো অর্ধেক পায়ের অর্ধেক রলা পর্যন্ত, পায়ের অর্ধেক রলা কতটুক বুঝতেই পাচ্ছেন, যে পায়ের রলা আছে অর্ধেক পর্যন্ত আপনি, আপনার হচ্ছে লুঙ্গি থাকবে। যদি বলেন যে আরো নিচে নামাবো, নিচে নামান কতদূর পর্যন্ত, গাঁট পর্যন্ত। মা আসফালা মিন জালিকা ফাফিন্না, গাঁটের নিচে যতটুকু যাবে জাহান্নামে যাবে। ঠিক আছে, এটা কি বলা হয়েছে অহংকারের সাথে? না, বলা হলো যে মোমেনের লুঙ্গি নিচের কাপড় কতদূর পর্যন্ত যাবে, পায়ের রলার হাফ পর্যন্ত, যদি নামাতে চাও গাঁট পর্যন্ত, আর গাঁটের নিচে কাপড় যাবে কোথায়, জাহান্নামে। এখানে কি অহংকারের কথা বলা হয়েছে? বলা হয়নি। তারপরে তিনবার বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালা ইয়ানজুরুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি ইলা মান জাররা ইজারাহু বাতারা, আর আল্লাহ তাআলা সেই লোকের দিকে তাকিয়েও দেখবেন না যে তার লুঙ্গি প্যান্ট পায়জামা ইত্যাদি অহংকারের সাথে ছেঁচড়ে ছেঁচড়ে নিয়ে বেড়ায়, রাস্তায় ঝাড়ু দিয়ে বেড়ায়, লুঙ্গি পরে বেড়াচ্ছে যেন রাস্তায় ঝাড়ু দিচ্ছে, তাই না? এমনিতে দেখে বোঝাই যায় না সে পেছন থেকে, তার চুল এমন, তার শার্ট এমন, তার যে ছেলে না মেয়ে সামনে গিয়ে দেখতে হয়, তাই না? তো এরকম পুরুষদের জন্য এরকম লিবাস জায়েজ না, যে লিবাস গাঁটের নিচে থাকে। দুঃখের বিষয়, মেয়েরা উপর দিকে তুলছে আর পুরুষরা নিচের দিকে নামাচ্ছে, ছেলেরা টাই বেঁধে টাইট করে বুকটাকে এখানে বক্ষস্থলটাকে ঢেকে রাখছে, আর মেয়েরা আস্তে আস্তে যতটা বের করে রাখা যায় ততটা হচ্ছে সভ্যতা। বলছে আলোক প্রাপ্তা, যতটা গায়ে আলো লাগবে মেয়েদের তত আলোক প্রাপ্তা মেয়ে, তত হচ্ছে আধুনিকা মালবিকা, বুঝতে পাচ্ছেন? এই হচ্ছে অবস্থা, আমাদের পরিবেশের এই অবস্থা। প্রকাশ থাকে যে পুরুষের জন্য কাপড় গাঁটের উপর থেকে নিয়ে পায়ের রলার অর্ধেক অংশ পর্যন্ত উঠিয়ে পড়া সুন্নত। অবশ্য যেখানে প্রসিদ্ধি রিয়া ও বিদ্রুপের ভয় আছে সেখানে বেশি তুলে লুঙ্গি বা পায়জামা পরা উচিত না। অর্ধেক রলা পর্যন্ত আপনি পড়বেন, এখানে কেউ পরে না, আপনি অর্ধেকটা তুলে দিলেন, তো লোক খারাপ লাগবে কি লাগবে না? জামাটা যদি অর্ধেক থাকে, পায়জামাটা আপনার অর্ধেক তোলা থাকে, তো আন্ডার প্যান্টের মতো লাগবে, তাই না? যদিও আন্ডার প্যান্ট না, কিন্তু সেই ক্ষেত্রে আপনি করবেন না, যেখানে পরিবেশে নেই আপনি করবেন না। পরিবেশে গাঁটের নিচে কাপড় পরা আছে আপনি মানবেন না, ওটা যেহেতু হারাম, তখন আপনি গাঁটের উপরে পড়বেন। মানে হ্যাংলা লাগবে, হ্যাংলা লাগুক, কিন্তু জাহান্নামে যেন ক্যাংলা না হতে হয়, তাই না? পায়ের রলার গোদ, যদি পায়ের রলাতে গোদ থাকে, শীর্ণতা থাকে, পাতলা মতো পা হয়, অথবা গাঁটের আশেপাশে কোনো ত্রুটি আছে, সেটাকে ঢাকার জন্য কি হুজুর গাঁটের নিচে কাপড় পরা যাবে না? কোন কিছু ত্রুটি আছে আপনার গাঁটের কাছে বা উপরে, তার জন্য কি ঢাকা যাবে না? না, তার জন্য ঢাকার জন্য আপনার গাঁটের নিচে কাপড় পরা যাবে না, গাঁটের নিচে কাপড় পর্যন্ত পড়তে হবে। হুজুর মোজা পরলে, মোজা যদি হয় প্যান্টটা নামিয়ে নি, সমস্যা নেই, তাই না? আচ্ছা, যদি প্যান্টটা গুটিয়ে পড়ি, প্যান্টটা যদি গুটিয়ে পড়েন সমস্যা নেই, কাঁটের নিচে পড়লেন না, গুটিয়ে রাখেন, সাবান খরচ বেশি হবে ফালতু, তাই না? তো যাই হোক, যদি আপনি কেটে নেন প্যান্টটা, তাহলে সাবান খরচও কম হবে আর আপনার ঝামেলাও কম হবে। আর প্যান্টটা গুটিয়ে রেখে যদি নামাজ পড়েন, হাদিসে নিষেধ আছে কাপড় গুটিয়ে নামাজ পড়ো না, নামাজে কাপড় গোটায় না, আপনি গুটিয়ে নামাজ পড়ছেন, এই হাদিসের আপনি বিরোধিতা করছেন, সেই ক্ষেত্রে উচিত হলো প্যান্টটা গুটিয়ে না রেখে কেটে ফেলা। আবার অনেকে করে কি, শুধু নামাজের সময় গুটিয়ে রাখে, বাকি যেমনি মসজিদ থেকে বেরিয়ে যায় ঝেড়ে প্যান্টটাকে নামিয়ে নেয়, আসে মানে না বাইরে গাঁটের নিচে পড়ে। কিন্তু এতো বুঝতেই পাচ্ছেন, যদি অহংকারের সাথে নাও হয় ওই গাঁটের নিচের অংশ জাহান্নামে যাবে, আল্লাহুল মুস্তাআন। সুতরাং আল্লাহ আমাদেরকে হেদায়েত করুন। আমরা যারা গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে পড়ি, আপনি প্যান্ট পরতে পারেন, বোঝা গেল কি, প্যান্ট পরা যাবে কিন্তু গাঁটের নিচে ঝুলিয়ে পড়া যাবে না। এই হচ্ছে লেবাস, যে আপনার লেবাস যেমন পড়ছেন আপনি পড়ুন, কিন্তু এই শর্ত পুরুষের জন্য নটা শর্ত, এই শর্ত পালন করে আপনারা পড়ুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করবেন। আল্লাহুম্মা আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।